তোকে আগের মতন করে দিব। কেন তোকে আগের মতন করে দিব, আগে চুড়ি তারটা পড়েলে কাটি মায়া বটিস তো ঘরে করে দে। সাউন্ড মাস্টার তার লেট করে। Anga nahi len, anga nahi len, anga nahi len, anga nahi len, anga nahi len।